عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আছে মহিলাদের সুগন্ধি, সেন্ট, আতর, পারফিউম যাই বলেন। মহিলার রূপ ও সৌন্দর্যের সাথে সুগন্ধি হল স্বামীর মন আকৃষ্ট করার জন্য আজব জাদু। একথা পুরুষ মহিলা সবাই জানে, এটা হচ্ছে প্রকৃতিগত ব্যাপার। এটা ধর্ম দিয়ে বোঝাবার কোন প্রয়োজন পড়ে না, অপেক্ষা রাখে না যে তুমি একজনকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি বা সেন্ট ব্যবহার করো। এটা মানুষের প্রকৃতিগত ব্যাপার। ঘরে একাকিনী অথবা কেবল মহিলাদের মাঝে থাকলে সেন্ট ব্যবহার তার জন্য বৈধ, মহিলার জন্য বৈধ, স্বামীর জন্য ব্যবহার করা বিধেয়। আচ্ছা, বৈধ আর বিধেয়ের মধ্যে পার্থক্য কি বলতো? হাফেজ সাহেব, বাদশাহ এসছে। বৈধ আর বিধেয় বাংলাতে বলা হয় বৈধ আর বিধেয়, দুটো কি এক জিনিস না? বৈধ মানে হল জায়েজ। তো মেয়েদের জন্য সেন্ট ব্যবহার করা জায়েজ না বিধেয়? বিধেয় মানে করা উচিত, আর এটা করা জায়েজ, দুটো পার্থক্য আছে। আরবিতে বলে মাশরু আর জায়েজ। মাশরু মানে যেটা করতে হয়, করা উচিত, আর একটা জিনিস হল জায়েজ, করা উচিত না কিন্তু করা চললে চলে, করা জায়েজ, দুটো পার্থক্য কিন্তু। সুতরাং স্বামীর জন্য সেন্ট ব্যবহার করা বিধেয়, স্বামীর জন্য সেন্ট ব্যবহার করা উচিত। বাকি স্বামী ছাড়া অন্যের জন্য যদি বাড়িতে একাকিনী থাকে তার জন্য জায়েজ। দুটো পার্থক্য আছে, বিধেয় এবং বৈধ। গোলাপের সৌন্দর্যের সাথে সৌরভের মিলন না থাকলে গোলাপের কদর থাকত না, এ কথা নিশ্চয়ই। নেড়ি তোর নেড়ি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। গোলাপ যদি গোলাপি রঙের হয়, লাল রঙের হয়, হলুদ রঙের হয় বা সাদা রঙের হয়, গোলাপ গোলাপি, গোলাপে যে সুগন্ধ থাকে তাতে সে গোলাপ হয়। এজন্য স্বামী সোহাগিনী স্ত্রীদের কাছে সেন্ট অতি প্রিয় জিনিস। মহিলা আতর ব্যবহার করবে কেবল নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য। স্বামী যেন তার নিকট থেকে কোন দুর্গন্ধ না পায় তার খেয়াল রাখতে হয় স্ত্রীকে। আর আসলে প্রেম এমন সূক্ষ্ম জিনিস, যা সামান্য কারণে সৃষ্টি হয় তেমনি সামান্য কারণে নষ্টও হয়। লোকে ভালোবাসলে কেন বলে? ভালো লেগেছিল, আই হেট ইউ কখন বলে? সামান্য একটা দোষে, সামান্য একটা দোষে ব্যাস আই হেট ইউ, এটা খুবই স্বাভাবিক। তো যাতে স্বামীর কাছে তুমি ঘৃণ্য না হয়ে যাও, মানে তোমার কাছে স্বামী তোমাকে আই হেট ইউ না বলে, তার জন্য সবসময় নিজেকে ফুটন্ত গোলাপ সৌরভের সাথে সাজগোজের সাথে তার সামনে থাকতে হয়। আর পুরুষকেও তাই, এ নয় যে শুধু স্বামী স্ত্রী থাকবে বাস, স্ত্রী স্বামীর কাছে ফুটন্ত ফুটন্ত গোলাপ হয়ে থাকবে আর স্বামী যা মন তাই হয়ে থাকবে, না তা না, স্বামীও স্ত্রীর জন্য সাজগোজ করবে। যেমন আগে আমরা বলেছি যে উভয়ে উভয়ের জন্য সাজগোজ করবে, স্বামীও যেন এরকম হবে না যে বাইরে থেকে কাজের পোশাকে থেকে সেটাই স্বামী স্ত্রীর কাছে, আর স্ত্রীও এমন হবে না যে এমন পোশাক ব্যবহার করবে যে পোশাকে দুর্গন্ধ থাকে, কালি ঝুলি থাকে। তবে সাধারণত আমাদের আম পরিবেশে এটাই হয় যে মেয়েরা বাইরে গেলে সাজগোজ, তাই না? হাসপাতালে গেলে লিপস্টিক আর পাউডার অমক তমক, আর যদি স্বামীর কাছে থাকে তাহলে কালি ঝুলি, বুঝতে পারছেন? এটা কিন্তু উচিত না। উচিত হলো স্বামীর কাছে সাজা, বাইরে যেতে আমি মানা করছি না সেজে, কিন্তু সাজগোজ কে দেখবে, কার জন্য দেখানো যায় সেটা বুঝতে হবে মহিলাকে। প্রেমের মাটিতে যাতে কোন প্রকার ঘৃণার বীজ রোপিত না হয় তার খেয়াল দম্পতিকে অবশ্যই রাখতে হবে দুই তরফ থেকে। আর সেই মানুষের মাসিক শেষে মহিলাদের লজ্জাস্থানে সুগন্ধি রেখে দুর্গন্ধ দূর করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে স্বামী তার কাছ থেকে কোন রকম দুর্গন্ধ না পায়। মাসিক বন্ধ হওয়ার পর মহিলা সারা শরীর ধুয়ে নেবে, পরে বস্ত্রখণ্ডে বা তুলোর মধ্যে কোন সুগন্ধি লাগিয়ে লজ্জাস্থানে রেখে নেবে, এই নির্দেশ আছে কোথায়? হাদিসে। পক্ষান্তরে স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য সেন্ট ব্যবহার করা কোন মহিলার ক্ষেত্রে বৈধ নয়, বিশেষ করে পুরুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে কোন মেয়ে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যদি কোন মেয়ে সেন্ট ব্যবহার করে তাহলে সে মেয়ে নিশ্চয়ই ভালো মেয়ে না। হাদিসের ভাষায় সে মেয়ে হচ্ছে বেশ্যা মেয়ে, সে মেয়ে হচ্ছে জানিয়া, ব্যভিচারিণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়া والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية প্রত্যেক চোখই হচ্ছে ব্যভিচারী, প্রত্যেক চোখই আদম সন্তানের চোখ হচ্ছে নবীদের চোখ আলাদা, নবীদের কথা আলাদা, আদম সন্তান বলতে এখানে নবীদেরকে নিশ্চয়ই বাদ দিতে হবে, নবীদের চোখে খেয়ানত নেই, নবীদের চোখে ব্যভিচার নেই, কিন্তু সাধারণ মানুষের চোখে কি আছে? ব্যভিচার আছে। নারীর দিকে তাকালেই, কাম নজরে তাকালেই কি হয়ে যাবে? ব্যভিচার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর মহিলা যদি কোন প্রকার সুগন্ধ ব্যবহার করে কোন পুরুষের, পুরুষদের মজলিসে পাশ দিয়ে অতিক্রম করে আর তার মনে মনে এই হয় যে আমার সেন্ট, আমার সৌরভ, আমার গন্ধ শুঙ্গুক এবং পুরুষরা আকৃষ্ট হোক, তাহলে সে হল বেশ্যার মেয়ে। এমনকি আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে যেতেও সেন্ট ব্যবহার করতে পারে না কোন মহিলা। কোথায় যাবে? মসজিদে। পুরুষরা সেন্ট ব্যবহার করে যাবে তাই না, কিন্তু মহিলারা যাবে না। কেন? যেহেতু ওই মহিলাদের সেন্ট পুরুষদের কাছে যেতে পারে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়াহুন্না তাফিলাত। মহিলাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ না জায়েজ? বাদশা, জায়েজ। মহিলাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ। কোথায় বেশি নামাজ পড়া বেশি ভালো, ঘরে না মসজিদে? জামাত সহকারে মসজিদে নামাজ বেশি ভালো মহিলাদের, নাকি বাড়ির ভিতরে একাকিনি পড়া বেশি ভালো? আপনারা কি মনে করেন? বাদশার সাথে একমত? প্রজারা একমত? সবাই একমত বলছেন যে মহিলার মসজিদের তুলনায় ঘরে একাকিনি নামাজ পড়া বেশি ভালো। কিন্তু যদি মহিলা বলে আমি যাব জামাতে নামাজ পড়ে আসব, তো স্বামী বাধা দিতে পারবে? বাধা দিতে পারবে না। স্বামী দেওয়া অনুমতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে বাধা দিও না, সে যেতে চাচ্ছে তাকে যেতে দাও। তবে তাদের উচিত হল যেন সেন্ট ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, পাউডারের গন্ধ কিংবা ক্রিমের গন্ধ কিংবা কোন সেন্টের গন্ধ কিংবা আতরের গন্ধ লাগিয়ে যেন, কিংবা তেলের গন্ধ, তেলের গন্ধ আছে না, চুলের তেল এমন গন্ধ আছে যেমন কেউ কার্পিন, যেমন ডাবর আমলা, যেমন কি তেল আরো বিভিন্ন জাসমিন, কি কি সব তেল আছে, সেই তেল যদি মাথার চুলে নেয় মহিলারা যথেষ্ট, গোটা ঘর একদম। তো এই রকম তেল, ক্রিম, পাউডার এবং কোন রকমের পারফিউম ব্যবহার করে যেতে পারে না, এক্ষেত্রে স্বামী বাধা দেবে। কেন? আবু হুরায়রা একবার মসজিদে যাচ্ছিলেন, দেখছে এক মহিলা মসজিদে প্রবেশে উদ্যত, মসজিদ প্রবেশে উদ্যত, আর তার নিকট থেকে বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে। তখন বলছে আল্লাহ, আবু হুরায়রা বললেন, আল্লাহর বান্দি তুমি কোথায় যাবে? বলে আমি মসজিদে যাচ্ছি। সেন্ট ব্যবহার করছে কিসের জন্য? বলছে মসজিদের জন্য। সত্যি? বলছে জি হ্যাঁ সত্যি। বলছে শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি আমাকে খবর দিয়েছেন, লা তুকবালু লি ইমরাতিন সালাতুন ততাইয়াবাত বিতিবিন লিগাইরি যাওজিহা হাত্তা তাগতাসিলা মিনহু গুসলাহা মিনাল জানাবা। সেই মহিলার কোন নামাজ কবুল হয় না যে পর্যন্ত তার স্বামী ছাড়া, যে মহিলা তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, যতক্ষণ না সে নাপাকির গোসল করার মতো গোসল করে নেয়। যাও ফিরে, তুমি গোসল করে এসো, সেন্ট ধুয়ে এসো, তারপরে মসজিদে এসো। বুঝলেন? এসব কেন বলুন তো, এত কড়াকড়ি কেন? এখন বর্তমানের আধুনিকরা শুনুন, ইসলাম মোল্লারা কি সব কয়, হ্যাঁ, এ শুধু সমাজকে পবিত্র পরিচ্ছন্ন রাখার জন্য, যাতে করে তোমার সেন্টে, তোমার সুবাসে, তোমার সৌরভ্যে কেউ আকৃষ্ট না হয়ে যায় এবং তোমার পেছন না লাগে, ইপটিজিং না করে, তোমাকে হামলা না করে, তোমাকে ধর্ষণ না করে, তোমার সঙ্গে ওটাকে কি বলে, ওই যে কানেকশন আর কি, তার মানে লাইন করা বা যোগাযোগ করা, তোমার নম্বর দেখা ইত্যাদি, অতএব এটা যেন না হয়, এই জন্য করতে, সেন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বলা হলো কি, যে মহিলা সেন ব্যবহার করে মসজিদে যাবে না, মসজিদে আল্লাহর ইবাদতের জন্য যাবে তবুও সে যাবে না। সুতরাং মহিলা যদি মসজিদে যায় বাধা দেওয়া যাবে না, কিন্তু সেন্ট ব্যবহার করে যাবে না যদিও সে মসজিদের জন্য যায়। অনুরূপ স্বামী মারা গেলে তার শোক পালনের সময়কালে বিধবার জন্য সর্বপ্রকার সুগন্ধি সুবাসিত সাবান তৈলাদি ব্যবহার নিষিদ্ধ, যেমন দৃষ্টি আকর্ষী যে কোনো কাপড়, রঙিন ছাপা ইত্যাদি পরা নিষিদ্ধ। এই জন্য আমাদের দেশে বিধবারা কি পরে? সাদা কাপড় পরে। সাদা পরা কি জরুরি? না, তবে যাতে দৃষ্টি আকর্ষী না হয় কালো পরাও জরুরি না, ঠিক কিনা? আচ্ছা, এটা কমাস করতে হবে? আজীবন বিধবা থাকা অবস্থায় সাদা কাপড় পরতে হবে নাকি সেন ব্যবহার করতে পারবে না আজীবন? কদিন বাসা? 40 দিন মাত্র। 40 দিন পরে সে সেন ব্যবহার করতে পারে, তাই না? হ্যাঁ, বাদশার সাথে প্রজারা একমত? একমত না? হাই হাই, এটা আবার কি পার্থক্য হয়ে গেল কেন? 40 দিন যদি কোন মহিলা বাচ্চা প্রসব করে সে 40 দিন নাপাক থাকে, এর সাথে ওইটা কে লাগিয়ে দিয়েছে? গোলমাল লাগিয়ে দিয়েছে বাদশা। আপনার কমার বলেন, কদিন বলেন? হ্যাঁ, কদিন? স্বামী মারা গেলে স্ত্রী কদিন শোক পালন করবে, কদিন সেন ইত্যাদি বর্জন করবে, কদিন সৌন্দর্য ইত্যাদি বর্জন করবে, কদিন মাথা আঁচড়াতে পারে না, তেল লাগাতে পারে না, ক্রিম লাগাতে পারে না, সেন ব্যবহার করতে পারে না, কদিন? তার মানে নির্দিষ্ট না, 3 মাস 4 মাস? হায় হায় হায়, তার মানে বলে যখন মরবে তখন দেখা যাবে, তখন জেনে নেবো হুজুরদের কাছে নাকি? এখন তো হুজুরদের কাছে হোয়াটসঅ্যাপ জানা হচ্ছে, টেলিফোনে হ্যালো হুজুর কদিন থাকতে হবে, তাই না? তবে আমাদের দেশের নিয়ম হচ্ছে মহিলারা আজীবন সাদা কাপড় পরে, তাই না? আজীবন হাত খালি, আজীবন কান খালি বিধবাদের, কিন্তু না, এটা কমাস। হ্যাঁ হবে সাহেব, আয়াতটা শুনিয়ে দেন তো। অল্লাজি নাই তো অফাও না, হ্যাঁ হ্যাঁ, এত আব্বাস না কোরআনের আয়াত, আল্লাহ বলছেন যে এতদিন সে অপেক্ষা করবে, এতদিন শোক পালন করবে, কমাস 4 মাস 10 দিন। তাহলে বলুন 4 মাস 10 দিন পরে সে কি করতে পারবে? বিয়ে করতে পারবে, তাই না? সে অন্য স্বামীও গ্রহণ করতে পারে, আতর ব্যবহার করা তো দূর কি বাদ, সাদা কাপড় পরা তো ছাড়া তো দূর কি বাদ, সে বিবাহ করতে পারে। আচ্ছা, বলতে পারেন কোন মহিলা মোটামুটি একদিন স্বামী মারা গেছে আজকে কালকে বিয়ে করতে পারে? তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে না? হ্যাঁ বাবুল ভাই, কোন মহিলা 4 মাস 10 দিন অপেক্ষা করবে না? মাত্র আজকে মারা গেছে স্বামী, কালকে বিয়ে করতে পারে। হ্যাঁ, আয় দেখেন, এটাও জানা দরকার। আল্লাহ বলেছেন 4 মাস 10 দিন, কিন্তু আবার একটা নিয়ম আছে যে এক মহিলা আজকে স্বামী মারা গেছে কালকেও বিয়ে করতে পারে, সেটা কোন মহিলা? ওয়াউলাতুল আহমাল, ওয়াউলাতুল আহমালে আজালহুন্না আই ইয়াদা আনা হামলাহুন্না। দেখেন হাবে সাহেবের সব আছে, কিন্তু হাবে সাহেব নিজের ভিতরে খনি লুকিয়ে রেখে আফ্রিকার জঙ্গলে গিয়ে সোনা খোঁজে, তাই না? কি যে যে মহিলা গর্ভবতী তাদের মানে সময়সীমা হলো, তাদের ইদ্দত কাল হলো গর্ভ প্রসব করা পর্যন্ত, গর্ভ প্রসব করলেই তার ইদ্দত খতম, বুঝতে পারলেন? এই দুই রকম সিস্টেম অবশ্যই নিয়ে ওলামাদের মতভেদ আছে, যে যখন দেখবে মনে করুন 4 মাস 10 দিন, কত বললো? 4 মাস 10 দিন। এখন কোরআনে বলছে যে আর যারা গর্ভবতী তারা কতদিন অপেক্ষা করবে? প্রসব হওয়া পর্যন্ত। এখন মনে করুন এই একমাত্র গর্ভ হয়েছে আর স্বামী মারা গেল, তাহলে কদিন অপেক্ষা করতে হবে? মোটামুটি 8 মাস তো বটেই, বা 7 মাস তো বটেই, আর এদিকে যদি গর্ভ না হতো 4 মাস 10 দিন। আচ্ছা, এদিকে যদি মনে করুন 8 মাস গর্ভ অবস্থায় স্বামী মারা গেল, বা আজকে স্বামী মারা গেল কালকে প্রসব হয়ে গেল, তো এদিকে মাত্র একদিন কিংবা দুদিন, বুঝতে পাচ্ছেন? এই জন্য ওলামাদের এখতেলাফ আছে, ওনামাদের মতভেদ আছে, কেউ কেউ বলছেন যে না, যেটা লম্বা লম্বা সময় সেইটা মহিলা অপেক্ষা করবে, কারণ আজকে স্বামী মারা গেল কাল কি করে বিয়ে করতে পারে, এটা স্ত্রীর জন্য উচিত না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু দুরকম বিধান দিয়েছেন সেরকম মান, তবে কেউ কেউ বলেছেন যে না, যেটা লম্বা সময় সেইটাই মহিলা, যেমন 7 মাস অপেক্ষা করতে হয় 7 মাস করবে, আজকে স্বামী মারা গেল কালকে বিয়ে করবে এটা ঠিক না, বরং 4 মাস 10 দিন অপেক্ষা করবে। যাই হোক, এ নিয়ে মতভেদ আছে। মোট কথা হল যে স্বামীর জন্য যেমন সেন ব্যবহার করতে পারবে, তেমনি স্বামী মারা গেলে পরে সেন্ট বর্জন করতে হবে। স্বামী মারা গেছে, স্বামী হচ্ছে তার কে, স্ত্রীর কাছে স্বামী কে? অনেকে বলে হ্যাঁ ও তো ও পুরুষ, আমি স্ত্রী, আমি ও মানুষ, আমিও মানুষ, ও চার হাত লম্বা আমিও চার হাত লম্বা। হ্যাঁ, তারপরে মানে না কো তারা কোরআনের বাণী সমান নর নারী, সমান নর নারী। কে বলছে? কবি নজরুল বলছে কোরআনে আছে নারী নর সমান। অথচ কোরআনে আছে হাফেজ সাহেব কি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। তো কারা কোরআন মানে না? ওরা যদি বলে আমরা সমান না, ইসলামে কদর আছে স্বামীর, কিরকম কদর আছে, কিরকম পর্যায়ে আছে। যেমন মায়ের কদর আছে সন্তানের কাছে, মাও তো মহিলা কিন্তু তার কদর আছে কত গুণ বাপের তুলনায়? তিন গুণ। সেক্ষেত্রে তিন গুণ কদর দেওয়া হয়েছে মহিলাকে, কিন্তু যখন স্বামী স্ত্রীর ক্ষেত্র আসে তখন স্ত্রী তুলনায় স্বামীকে কয় ধাপ ওপরে রাখা হয়েছে? এক ধাপ, বেশি না, এক ধাপ, এক ধাপ। সন্তান জমি সম্পত্তি ভাগ বন্টন করার সময়ে সে পুরুষকে ডবল দেওয়া হয়েছে। এসব আল্লাহর হিকমত, সৃষ্টিকর্তার হিকমত। বুঝতে পারবে না তুমি, তুমি তোমার জ্ঞানে বুঝতে পারবে না যে এটা কেন ওটা কেন। এসব প্রশ্ন করে তুমি যদি নাস্তিক হও তো খোঁচাখুঁচি করবে সব চারিদিকে, হ্যাঁ এটা কে ওটা কে এসে। কিন্তু তুমি যদি মোমেন হও সব দেখবে খেয়াল করে যে সব সব কিছুর পেছনে হিকমত আছে, হিকমত আছে। তাহলে কি বলছিলাম, যে ও পুরুষ ওকে কেন, ওর জন্য কেন সেন ব্যবহার করব, আর ওর ও মারা গেলে আমি কেন সেন ব্যবহার ছাড়ব, এটা আল্লাহর বিধান। আর নারী তোমার জন্য তোমার স্বামী হলে হয় জান্নাত আর না হয় জাহান্নাম, এটা জেনে রেখো। তুমি নিজে ভাববে আমি স্বামীকে পরোয়া করি না, পরের বেটাকে আমি পাত্তা দিই না, আমি নিজে নিজে জান্নাত যাব, পারবে? পারবে না। যেমন সন্তান যদি চায় মা বাপকে লাথি মেরে জান্নাতে যাবে, সম্ভব? সম্ভব না। মাকে লাথি মেরেও জান্নাতে যাওয়া যাবে না, স্বামীকে লাথি মেরেও জান্নাতে যেতে পারবে না। তখন আমাকে হয়তো কেউ বলবে তাহলে কি স্বামীকে কি বলে স্ত্রীকে লাথি মেরে কেউ জানাতে? না, স্ত্রীকে যদি কেউ লাথি মারে নিশ্চয়ই সে জান্নাত, তাকেও আল্লাহ ধরবেন, তাই না? এটা আমি বলছি না, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর জন্য এত মর্যাদা দেওয়া হয়েছে যে স্বামী মারা গেলে তার জন্য শোক পালন, ইদ্দত পালন করতে হবে চার মাস দশ দিন কিংবা গর্ভকাল পর্যন্ত। আর সেই সময়ে সে স্বামীর জন্য সেন্ট বর্জন করবে, তার মানে সে কোন রকমের সেন্ট আতর ব্যবহার করবে না, বাড়ির বাইরে যেতে পারবে না, রঙিন কাপড় পরতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এমনকি নিজের ছেলে মেয়ে বা অন্য কাউকে সেন্ট জাতীয় কিছু লাগিয়ে দিতেও পারবে না কোন অবস্থায়, ও ইদ্দতের সময়ে, যেহেতু সুগন্ধি হাতে এসে যাবে। তাই অবশ্য মাসিক থেকে পবিত্রতার সময় দুর্গন্ধ দূরীকরণার্থে যেমন আগে বললাম কিছু সেন্ট নিজের লজ্জাস্থানে লাগাতে পারে, সতর্কতার বিষয়। অলংকার ও পোশাক পরিচ্ছদ নিয়ে মহিলা মহলে মহিলাদের আপোষে গর্ব করা এবং দৃষ্টি আকর্ষণের জন্য ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করা বা অলংকার বদলে বদলে পরা বা ডবল সায়া ইত্যাদি পরা ভালো মেয়ের লক্ষণ না। বুঝতে পারলেন ডবল সায়া কেন পরে? যাতে কোমরটা মোটা লাগে, আউযুবিল্লাহ। এগুলো আপনারা নিশ্চয়ই সমাজে বাস করেন জানেন এরকম। হ্যাঁ, কি লাগায়? রেসপন্স, রেসপন্স কাকে বলে? ও পন্স, স্পঞ্জ, হতে পারে হতে পারে হতে পারে। বিভিন্ন আজকাল তো বিভিন্ন ফ্যাশন উঠেছে দেখানোর জন্য, নিজেকে রূপসী বানানোর জন্য, চুল বেশি করার জন্য, স্বাস্থ্য মোটা দেখাবার জন্য, তারপরে আপনার বক্ষস্থল উঁচু দেখাবার জন্য বহু কিছু বেরিয়েছে, দেখাতে পারে, কিন্তু জায়েজ না। বিশেষ করে কোথাও মেহমান বাড়ি গেল, হয়তো সে জায়গায় গিয়ে থাকবে বারো ঘন্টা, তো বারো ঘন্টার মধ্যে সে তিন রকম ড্রেস নিয়ে গেছে, তিন রকম ড্রেস চার ঘন্টা পর পর চেঞ্জ করে দেখায়, একবার শাড়ি পরে দেখায়, একবার কামিজ পরে দেখায়, সালোয়ার কামিজ পরে দেখায়, একবার ম্যাক্সি পরে দেখায়, বুঝতে পারছেন? আবার একই জায়গায় বারবার যেতে হলে সেখানে আনকমন পরে যেতে হবে, পার্টি হলে বিশেষ করে, বুঝতে পারছেন? অমক পার্টিতে এটা পরেছি, আগামী পার্টিতে এটা পরবো না, তার জন্য আলাদা যে ড্রেস, আনকমন মানে অসাধারণ হতে হবে, মেয়েরা যেন দেখে না বলে হ্যাঁ এটা তুমি ওই দিনে পড়েছিলে, না এরকম কেন। মোট কথা, এই যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা মহিলাদের মাঝে আছে, বিশেষ করে ভাইজান যেখানে মেয়েরা কষ্ট পায় কথা বলে, সেটা তো মেয়েরা পরোয়া করে না, যে লোকে যা বলছে আমার কি বয়ে গেল, আমার বরাং তো যায়নি। ওই যেমন বরাঙ্গি লো, বরাঙ্গি তো ঘর পুড়ছে, তো কি বলে পুরুগ্গ যে আমার ঘর তো, আমার ঘর পুড়ছে পুরুগ, আমার বরাং তো পড়েনি, এইরকম না যে লোকেরা মেয়েরা কথা বলবে আমার পেছনে সমালোচনা করবে যে মেয়েটা এরকম ওইরকম ড্রেস চেঞ্জ করে এই অহংকার গর্ব ইত্যাদি ও আমার পরোয়া নেই কিন্তু আমি আমার এতে থাকব না এরকম উচিত না তেমনি পর মহিলার বা অন্য মহিলার মনে কষ্ট দেওয়া উচিত না যেমন কথার জন্য বলি তুমি বড়লোক হয়ে গেছ আপনার নিশ্চয় জানেন একই কদুর বিচি কেউ করছে কচর মচর কেউ বা আছে কচি আপনারা দেখেন একটা কদি কাটলে পরে সব বীজগুলো কি সমান হয় হাতের পাঁচটা আঙ্গুল সমান না তো একই লাউয়ের বিচি কেউ করছে কচর মচর কেউ বা আছে কচি পাঁচটা বোন পাঁচ জায়গায় বিয়ে হলে কেউ হয় গরিব আর কেউ হয় বড়লোক মনে করো তুমি বড়লোক হয়ে গেছো এমন বড়লোক হয়েছ তোমার অনেক অলংকার আছে এবার তুমি হয়তো গরিব বোনের বাড়িতে বেড়াতে গেলে কিংবা গরিব বোন তোমার কাছে বেড়াতে এলো তার কাছে যদি তুমি ওই অলংকারগুলো পড়ে পড়ে দেখাও আর মশান দেখাও তাহলে সেই বোনের মনে কষ্ট হবে না বোনকে দিতে তো পারো না কিন্তু তার সামনে অন্তপক্ষে তোমার আছে থাক কিন্তু বোন এসেছে গরিব মানুষ তার মনে হয়তো কষ্ট হবে যে সে পড়তে পায় না তার মনে দুঃখ লাগবে যে সে পড়তে পায় না তুমি তার জন্য অন্তপক্ষে এই পক্ষে এতটুকু ত্যাগ স্বীকার করতে পারো না যে আজকে অন্তপক্ষে আমি তার সামনে পড়ব না বা তার বাড়ি গেলে আমি পড়ব না তার মনে আমি কষ্ট দেব না মনে কষ্ট হয় না ইসলাম তো এমনও বলে যে তোমার প্রতিবেশী যদি এমন মানুষ হয় গরিব মানুষ হয় আর তুমি বাড়িতে মনে করো কলা কিনে খালে খাইলে হাফেজ সাহেব আমাদেরকে কলা খাওয়ায় মাঝে মাঝে লেবু খাওয়ায় লেবুর ছাল কলার ছাল দরজার সামনে ফেলো না কেন বলুন তো কেন তোমার প্রতিবেশীর ছেলেরা দেখবে যারা খেতে পায় না তারা দেখবে এই বাড়ির ছেলেরা আজকে কলা খেয়েছে লেবু খেয়েছে আহা তাদের মনে কষ্ট হবে এতটুকু খেয়াল করা দরকার সুতরাং এটা কিসের জন্য সহানুভূতির জন্য যাতে করে আপনি কারো মনে কষ্ট না দেন তো আপনি আপনি আপনি বড়লোক বড়লোকের বউ হয়েছেন তো আপনার অনেক কিছু আছে অনেক অলংকার আছে অনেক রকমের শাড়ি আছে অনেক রকমের কামিজ আছে এবার আপনি যদি একটার পর একটা পরে পরে দেখেন আপনার বোনের সামনে আপনার বোনের বাড়িতে আপনার বোনের মনটা কেমন হবে পারলে দেন পারলে তাকে পরান কখনো বড় মুখ করে বলেন যে আমার এটা পর একবার তুই কিন্তু তা না করে তুমি যদি তাকে বারবার করে পরে তুমি মশান দেখাও তো গরিব বোনটার মনে তো দুঃখ দিচ্ছ কষ্ট দিচ্ছ এটা উচিত না তেমনি গর্ব গর্ব আর ওটাকে কি বলে প্রতিদ্বন্দ্বিতা দেখে ও জিনিসটা নিয়েছে ও এক ভরি নিয়েছে আমি দেড় ভরি নেব ও দু ভরি হার নিয়েছে আমি তিন ভরি হার নেব ও এরকম লোকের তৈরি করেছে আমি বড় লোকের তৈরি করব ও এক গাছা চুরি নিয়েছে আমি দু গাছা চুরি নেব এইভাবে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে এটা মা মেয়েদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে আর একটা কথা আপনারা শুনেছেন কোন জ্ঞানী মানুষ বলেছে যে মেয়েরা অপর মেয়ের দেহে ভালো কাপড় দেখে ঈর্ষা করে খালি একটা কাপড় দেখে ঈর্ষা করে না কোন কাপড় সাদা কাপড় দেখেও ঈর্ষা হয় যদি কাপড় সৌন্দর্য হাস তাতে সুন্দর আসে দেখে মানে দেখতে ভালো লাগে তাতেও ঈর্ষা হয় কোন কাপড় দেখে ঈর্ষা করে না বাদশা যদি কোন মহিলা কাফন পরে থাকে মরা মেয়ে যদি কাফন পরে থাকে তো সেই কাফন থেকে মেয়েরা ঈর্ষা করে না এটা আমার কথা না আমাকে গালি দেবেন না আমার কথা না এটা জ্ঞানীরা বলেছে আর এই কথা আমি লিখেছি আমার আদর্শ রমণী বা আদর্শ মুসলিম নারী বইতে তো সেই বইটা আমি সকলকে পড়তে অনুরোধ করব মহিলাদেরকে বইটার ভেতরে অনেক ছোট ছোট ছোট ছোট কথা আছে যদিও পাড়াগ্রামে মেয়েদেরকে খেয়াল করে বলা হয়েছে শহরে মেয়েদের কতটা ভালো লাগবে না তবুও পড়া উচিত আদর্শ হিসাবে নিজেকে গড়ে তোলা নিশ্চয়ই উচিত গর্ব এমন কর্ম যাতে মানুষ খর্ব হয়ে যায় লোকচক্ষে খর্ব হয়ে যায় এই জন্য অহংকারীকে কেয়ামতের মাঠে কে বলবে শহীদ মিয়া অহংকারীকে কাল কেয়ামতের মাঠে কিসের আকারে হাসর করা হবে জমায়েত করা হবে পিঁপড়ের আকারে কেন যেহেতু দুনিয়াতে সে মনে করেছিল আমি সবচেয়ে বড় আর আমার নিচে সব পিঁপড়ে সব পিঁপড়ে এই জন্য আল্লাহ তাআলা কাল কেয়ামতের দিনে তাকে পিঁপড়ে করবে মানুষের সামনে মানুষদের সামনে বুঝতে পারছেন এ হচ্ছে অহংকার অহংকার মানুষকে কি করে ছোট করে দেয় অহংকার পতনের মূল যার ভিতরে অহংকার এলো জানবেন যে সে গেল শয়তানের মনে অহংকার এসেছিল তাই না শয়তান চলে গেল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মর্মার্থ হল যে তুমি খাও পরো দান করো তবে যেন দুটি বিষয় না হয় খাও পরো দান করো যেন দুটো বিষয় না হয় কি কি অপচয় আর অহংকার অপচয় আর অহংকার যেন জানে না, যাতে না থাকে। তুমি অলংকার পড়ছো, সমস্যা নেই, যা পড়বে পড়ো, যত ভরি স্বর্ণ তুমি পড়ছো পড়ো, কিন্তু জাকাত লাগবে, তাই না? স্বর্ণে জাকাত আছে, খেয়াল রাখবে। আর সেই অলংকার পরে তুমি অহংকার দেখাবে না, আমার আছে, দেখো, বিশেষ করে আত্মীয় স্বজন আছে পরে কোন মহিলার সামনে অহংকার দেখাবে না। আর লিবাস পোশাক তোমার স্বামী তোমাকে এত দেয়, তোমার এত দেয়, অনেকে পরে আবার বলেও আমি যখন যা চাই আমাকে দেয়, আর বেচারি একজনকে দেয় না, তার মনটা ছোট হবে না? হবে না। হ্যাঁ, একজনের বেতন যদি 300 রিয়াল হয়, আমার নুরুল হুদা ভাইয়ের বেতন হচ্ছে 300 রিয়াল, আমার হচ্ছে 3000 রিয়াল। এবার আমি যদি ওনার সঙ্গে গল্প করি, আমার বেতন মাসের মাস আমি 3000 পাই, জানেন, আমি এই, আমি ওই, আমি ওই, বেচারি 300 রিয়াল বেতন, ওর মনটা ছোট হবে না? হবে না। তো আমার কি অধিকার আছে ওর মনটাকে ছোট করার? তুমি তো দিতে পারবে না, তোমার 3000-এর বেতন দেবে তাকে? দেবে না, অথচ তার মনটাকে ছোট করবে, এ কোন কথা? তোমার স্বামী যাই হোক না কেন, আমার স্বামী ডাক্তার, আমার স্বামী ইঞ্জিনিয়ার, আমার স্বামী অমক, তোমরা কি করো, তোমরা কত বেতন পাও? এই তুচ্ছ করা হয় মহিলা মহলে, অপর মহিলাদেরকে তুচ্ছ করা হয়, ছোট করা হয়, বরং ঝগড়া লাগলে তো বুঝতেই পাচ্ছেন, তুই কে আর তুই কে? তো এই সব মানে জিনিস হচ্ছে খুবই, মানে অহংকার খুবই খারাপ জিনিস, অহংকার পতনের মূল। অহংকার মানুষের চোখে অহংকারীকে ছোট করে দেয়, খর্ব করে দেয়, গর্ব মানুষকে খর্ব করে দেয়। আর এই হাদিসের পরিপ্রেক্ষিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? কুল মা শিতা ওয়ালবাস মা শিতা মা আখতাআকা ইসনান। কি বলেছেন? কুল মা শিত, যা ইচ্ছা খাও, তবে সুগার হলে খেতে পারবেন না, তাই না? আল্লাহ মুস্তাহান, এমন রোগ এসেছে যে ইচ্ছা করে যা খাবে তা খেতে পারবে না। তো কুল মা শিতা, ইচ্ছা, তোমার যেটা খাওয়া চলে তুমি যত ইচ্ছা খাও, তোমাকে বাধা দেবে না কেউ। যেমন আমাদের শুনলাম, আমাদের গাড়িতে গল্প হচ্ছিল যে অমুকজন, নামটা আমি করছি না, অমুকজনের বাড়িতে গেলেই এখানে চারিদিকে খাবার আছে, ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো খায়, সমস্যা নেই, সে নিজে পয়সা নিজে কামাই নিজে খাবে, সমস্যা নেই, জমাবার চিন্তাই নেই। কিন্তু আমি বলেছিলাম যে মাল সবসময় দরকার, আজকে আপনি বুঝছেন না যে আপনার জমানোর দরকার নেই, কিন্তু কালকে আপনি জানেন না যে কোন সময় আপনার মালের দরকার পড়বে। যদিও আপনার সন্তান নেই, আপনি ভাবছেন আমি ইচ্ছা মতো খেয়ে যাই, আমার কেউ নেই, কিন্তু এমন সময় আসবে যখন পস্তাবেন, কিন্তু মাল দরকার আছে। তবে বকিলি করতে বলছি না, আমি কার্পণ্য করতে বলছি না, আমি বলছি অপচয় করবেন না। তাহলে কি হলো? গর্ব আর অপচয়, যেন অপচয় না হয়, খান পরেন, ইচ্ছা মতো পরেন, ভালো জিনিস পরেন, কিন্তু তাতে অহংকার যেন না থাকে আর গর্ব যাতে না থাকে। এই যে এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির হৃদয়ে অণু পরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। ইয়া আল্লাহ! তো সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ চায় তার জুতো সুন্দর হোক, তার জামা সুন্দর হোক, তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, না, এটা অহংকার না, সুন্দর পড়লেই অহংকার হয় না। কিসে অহংকার হয়? অহংকার হয় দুটো জিনিসে, কি? বাতরুল হকটি ওয়াগামতুন নাস। বাতরুল হক, হক গ্রহণ করবেন না, কোন মতেই আপনি হক মানতে চান না। আর গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, ছোট জ্ঞান করাই হচ্ছে বড়াই, তাই না? বড়াই কাকে বলে? নিজেকে বড় মনে করা, অপরকে ছোট মনে করা। অহম, অহংকার মানে হচ্ছে অহংকার। অহম মানে কি? আমি, আমি করি, আমি খাই, আমি যাই, আমি লিখি, আমি বলি, আমি দাওয়াতের কাজ করি, আমি সবকিছু করি, আর কেউ কিছু করে না, এ হচ্ছে অহংকার। সুতরাং অহংকার হচ্ছে গর্ব করা, মানুষকে ছোট জ্ঞান করা, তুচ্ছ জ্ঞান করা, এবং হক প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা। এ নয় যে ভালো ভালো পড়লেই তার মধ্যে অহংকার হবে। ইবনে আব্বাস বলেছেন, কুল মাশিত ওয়ালবাস মাশিত মা আখতাআকা ইসনান সারাফুন আও মাখিলা, যা ইচ্ছা খাও পরো, তবে যেন দুটো জিনিস না থাকে, অপচয় আর গর্ব। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, কিন্তু এতে সময় ও অর্থের অপচয় করা বৈধ নয়, কারণ তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না, পরন্তু অপব্যয়কারীরা শয়তানের ভাই বোন। যাও বিউটি পার্লারে যাও, সমস্যা নেই, কিন্তু তাতে অপচয় যেন না হয়। তোমাকে সাজতে নিষেধ করা হয়নি, কিন্তু এমন সাজা সেজ না যাতে ঢুঙ্গি বলা হয়, সঙ্গী বলা হয়, সঙ্গের সাজ সেজ না, এমন করে সাজা হয় দেখে মনে হয় মূর্তি, তাই না? মানুষের এটা থাকে না, পেন্ট পেন্ট লাগিয়ে আর এটা কত রকমের রং লাগিয়ে দেখে মনে হয় মূর্তি, এরকম এতে অপচয় হয়। খবরদার অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই বোন। কোরআনে কোথায় আছে? ওয়ালা তুবাজ্জির তাবজীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে অপব্যয় করে তারা হল শয়তানের ভাই বোন। সকলের জন্য সবচেয়ে সুন্দর ও মূল্যবান অলংকার হল ইমান ও জ্ঞান, আদবের অলংকার। মহিলাদের যদি অলংকার, সে অলংকার না থাকে, আর একবার বলেছিলাম যে মহিলাদের মেন অলংকার হল লজ্জাশীলতা। যে মহিলা লজ্জা নেই তার আসল অলংকার নেই। আর সবচেয়ে মূল্যবান অলংকার হল স্বামী। যার স্বামী নেই তার জীবনে তার অলংকার নেই, তার অলংকারের দামও নেই। যে যদি তার অলংকার দেখার মতো কেউ না থাকে তো তার অলংকারের দাম নেই। জন্য আসল অলংকারটাকে ঠিক রাখা দরকার, স্বামীকে ঠিক রাখা দরকার। যাকে যা আমি পরে তাকে দেখাবো, যাকে আমি দেখাবো তাকেই ঠিক রাখা বেশি দরকার। সুতরাং এই অলংকার না থাকলে অন্য অলংকারের রমণী রমণীয় সুন্দরী হতে পারে না। মহিলা যদি তাকওয়ার লিবাস না পরে তাহলে অন্য কোন লিবাস তার ইজ্জত ঢাকতে পারে না। মহান আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। হে মানব জাতি, তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের লিবাস দিয়েছি। দেখছেন লিবাস কে দিয়েছে? আল্লাহ। আমরা তৈরি করি বটি, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। আর তাকওয়ার লিবাসই হচ্ছে সর্বোৎকৃষ্ট। এখন যদি বলেন না আমি তাহলে কাপড়ের লিবাস পরব না, তাকওয়ার লিবাস পরব, যেমন ওই ন্যাংটা বাবার মতো। ন্যাংটা বাবা ন্যাংটা কেন বলল? আমি লিবাস পরে আছি। লিবাস পরো না কেন বলছেন? লিবাস পরে আছি। বলছি কই লিবাস? তো বলছে তাকওয়ার লিবাস, তাকওয়ার লিবাস আমি পরে আছি। দেখা তোমার দেখা যায় কি? লিবাস পরে তো ঢাকা থাকা দরকার। তো বলছে ওটা কি দেখা যায়? বলছে আলিফ দেখা যায়। আলিফ দেখা যায়, তো আমরা তো পড়েছি মক্তবে আলিফ খালি, বে কে নিচে দো নোক্তা, তে কে উপর দো নোক্তা, বা কে নিচে এক নোক্তা, তে কে উপর দো নোক্তা, সে কে উপর তিন নোক্তা। তা তোমার আলিফের নিচে নোক্তা কেন? এই নিয়ায় চাকু এর নোক্তা দুটো কেটে ফেলি, তারপরে যা হবার তা হবে। বুঝতেই পারছেন যুবকদের সাথে এইসব লোকেদের কি অবস্থাটা হয়, তাই না? ওই যে একজন গেল হাত দেখাতে, দিয়ে বললাই আর তোমার এই হবে, তোমার এই হবে। তো বলো তোমার পাঁচ মিনিটের মধ্যে কি হবে? এরকম যুবক আছে তাই না? হ্যাঁ, সাহসী যুবক আছে, এইসব লোকদেরকে জব্দ করার লোক আছে। বলো তোমার পাঁচ মিনিটের মধ্যে কি হয়? বলছি কিছু জানি না আমি। বল দেখো কি হয়। যে মারে ঘুষি, হ্যাঁ তুমি জানতে না? হ্যাঁ, তারপরে বলছি একে লটারি পাই দেবে, লটারি পাই দেবে, পাই দেবে। তুমি তোমার জীবনে তুমি অনেকগুলোকে লটারি পাই দিয়েছো, তুমি নিজের জীবন লটারি আনতে পারো না? হ্যাঁ, তো এরকম আছে। তো মোট কথা হলো যে তাকওয়ার লিবাস পড়লে, এই লিবাস বাদ দিয়ে কি তাকওয়ার লিবাস পড়তে হবে? উদ্দেশ্য তা নয়, এই লিবাস পরো কিন্তু তাকওয়া থাকতে হবে। তাকওয়া যদি না থাকে তো নারী বোরকার ভিতরেও ঘোমটার ভিতরে ভিতরে খেমটার নাচ, ঘোমটার ভিতরে খেমটার নাচ, সব তাকওয়া জরুরি আছে। শুধু লিবাস নারীকে ঢাকতে পারে না। একজন মুসলিম নারীর উচিত হল স্বামীর জন্য বাহ্যিক রূপলাবণ্যের খেয়াল রাখার সাথে সাথে আভ্যন্তরিক সৌন্দর্যের অধিক খেয়াল রাখা। যেহেতু কসমেটিক ও অলংকার যেমন নারীর রূপ বর্ধন করে, তেমনি সুন্দর চরিত্র রূপের ফুল বাগানে বসন্ত আনে। একজন এক বৃদ্ধাকে জিজ্ঞেস করল, এ বৃদ্ধ বয়সও তোমার দেহে দেহে মুখে দেহ মুখে লাবণ্য ফুটে আছে, কি ব্যাপার? তুমি কি ক্রিম ব্যবহার করো? তো বৃদ্ধা বলল, আমি দুই ঠোঁটে ব্যবহার করি লিপস্টিক, তাই না? না, কি বললেন? বলল বৃদ্ধা বলল যে আমি দুই ঠোঁটে ব্যবহার করি সত্যবাদী তার লিপস্টিক, চোখে ব্যবহার করি হারাম থেকে অবনত দৃষ্টির কাজল, মুখমণ্ডলে ব্যবহার করি পর্দার ক্রিম এবং গোপনীয়তার পাউডার, হাতে ব্যবহার করি পরোপকারিতার ভেজলিন, দেহে ব্যবহার করি ইবাদতের তেল, অন্তরে ব্যবহার করি আল্লাহর প্রেম, মস্তিষ্কে ব্যবহার করি প্রজ্ঞা, আত্মায় ব্যবহার করি আনুগত্য এবং প্রবৃত্তির জন্য ব্যবহার করি ইমান। এই জন্য আমার এই রূপের পাহাড়। এই হচ্ছে আসল রূপ। ময়ূরের মতো সুন্দরী হয়েও তা নিয়ে গর্ব করা উচিত নয় মুসলিম নারীর। ময়ূর দেখতে খুব সুন্দর তাই না? কিন্তু ময়ূর যখন নিজের পায়ের দিকে তাকায় তখন ময়ূরের মন খারাপ হয়ে যায়, তাই না? ময়ূরের পা দেখেছেন কেমন বিশ্রী, তার ডানা যেমন সুন্দর তার পা তেমন সুন্দর নয়। ময়ূর নিজের পায়ের দিকে তাকালেই তার সে গর্ব খর্ব হয়ে যায়। চরিত্রে দোষ থাকলে সে নারী রূপের কি দাম? ফুলের সুবাস না থাকলে তার কি কোনো কদর থাকে? খাবারের নুন থাকলে যেমন তার প্রতি আগ্রহ থাকে না, তেমনি নারীর গুণ না থাকলে তার প্রতি আগ্রহ না থাকারই কথা। মাংস রাদার কিবা গুণ যদি না থাকে নুন, আর রূপ সৌন্দর্যের কিবা লাভ যদি না থাকে গুণ। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে কেহ তার নাহি না করে কদর, গন্ধবিনে কেহ তার না করে কদর। মানে পলাশ ফুল দেখতে সুন্দর, ফুটে আছে লাল মতো হেব সুন্দর, কিন্তু গন্ধ নেই বলে তাকে কেউ নাকে নেয় না। গোলাপ ফুল তুলে নাকে নেয়, বেলি ফুল সাদা হলো তুলে নাকে নেয়। তো গুণ না থাকলে মহিলার রূপ বেকার, ফুলের সৌরভ আর রূপের গৌরব থাকেও না বেশি দিন, আর মালার ফুল বাসি হলে তার মর্যাদা কমে যায়। অতএব রূপ নিয়ে গর্ব কিসের মহিলা? পরন্তু হাব্যিক রূপ থাকলে এবং বাহ্যিক রূপ তত না থাকলেও মনক্ষুণ্ণ হওয়া উচিত নয় কোন নারীর। যদি কোন নারী দেখতে অসুন্দরী হয় তাহলে তার মন খারাপ করা উচিত না। এই এই অসুন্দরটাকে সুন্দর দিয়ে মানে ক্ষতিপূরণ করতে পারে। কিসের সুন্দরতা, কিসের সৌন্দর্যতা? চরিত্র, তার আখলাক, লজ্জাশীলতা, তার ব্যবহার। দেখবেন অনেক মানুষ অসুন্দর আছে, এই জন্য অনেকে বলে কালোর মন ভালো আর কটার মন চটা। সাদা হলে তার গর্ব থাকে আর সে মেয়ে ভালো হয় না, ছেলেও তাই। আর কালো ছেলে ভালো হয়, কালো মেয়ে ভালো হয় কেন? সে দেখছে আমার তো রূপ নেই, আমি আমার যদি ওইদিকে খারাপ হই তো দুই দিকে চলে যাব। এই জন্য একদিকটা গেলে একদিক কমসে কম কি করতে হয়, বজায় রাখতে হয়। এই জন্য যদি কেউ অসুন্দরী হয় তাকে আমরা বলবো তার মনক্ষুণ্ণ হওয়া উচিত না, যেহেতু চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ আছে, পদ্ম অত সাদা বলেই তাতে কালো ভোমরা বসে। প্রসাধিকা মহিলাকে জেনে রাখা উচিত সাজসজ্জা প্রসাধনের পিছনে যে সময় তারা নষ্ট করে, শেষ কথা এটা। মহিলা সাজসজ্জার পিছনে শেষ কথা। যারা সব সময় মানে মাথার চুল আঁচাতে আছে, লিপস্টিক লাগাতে আছে, পেন্ট করতে আছে, আয়নার সামনে কত বছর বসে মহিলা বলতে পারবেন? আয়নার সামনে মহিলারা কত বছর কাটায় যার জীবনের? একটা রিপোর্ট শুনুন, প্রত্যেক দিন যদি এক ঘন্টা করে ধরা হয়, সকালে বিকালে দুপুরে মিলিয়ে যদি এক ঘন্টা করে সে আয়নার সামনে কাটায়, মনে হয় যেন এক ঘন্টার বেশি হবে। এটা সাধারণ মহিলার কথা বলছি, যদি এক ঘন্টাও আয়নার সামনে কাটায় তাহলে সে তার ষাট বছর বয়সে কমসে কম 18,250 ঘন্টা আয়নার সামনে থাকে, প্রায় 25 মাস 10 দিন। 25 মাস 10 দিন কোথায় বসে থাকে? আয়নার সামনে, আয়নার সামনে বসে থাকে। তার এই পরিমাণ সময় যদি ফালতু ব্যয় করা হয় তাহলে কিয়ামতের মাঠে সময় নষ্ট করার প্রশ্নের জবাবে এই মহিলা কি বলবে? অতএব প্রশ্নের জন্য প্রস্তুত হন, উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। কিয়ামতের দিনে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে পা হিলবে না। কে বলবে সে পাঁচটা প্রশ্ন কি কি? হারুন ভাই কে বলবে তাড়াতাড়ি? প্রথম হচ্ছে যে আমি তোমাকে বয়স দিয়েছিলাম, সে বয়স তুমি কিসে ক্ষয় করেছ? আয়নার সামনে 25 বছর কাটিয়েছ, তাই না? বলবে না? বলবে না? বয়স আমি তোমাকে যে বছর দিয়েছিলাম, 60 বছর বয়সের কথা বললাম। কারণ যদি 80 বছর বয়স হয় অবশ্য বুড়ি বয়সে কেউ আয়নার সামনে থাকবে না। যখন দেখবেন যে মহিলা আয়না আয়না দেখে রাগ করছে, এই আয়নাটা ভালো না, আয়না ঠোকাঠুকি করছে, তার মানে বুঝবেন সে তার চেহারা এবারে দাগ পড়েছে বা মেচেতা পড়েছে বা চামড়া জড়ো হচ্ছে। সব সময় আয়নাতে থাকবে না, যখন দেখবে যে আমাকে সুন্দর লাগে না তখন আয়না আয়না দেখতেই খারাপ লাগবে তাকে। সুতরাং যদি 60 বছর বয়স পর্যন্ত মেয়েদের যৌবন সেরকম থাকে, সাজগোজের দরকার হয়, তাহলে 25 মাস তুমি ব্যয় করেছ, আল্লাহ প্রশ্ন করবেন না? আর সেই 25 মাস কত কাজে লাগতো? কিন্তু হ্যাঁ, স্বামীর জন্য সাজসজ্জার দরকার আছে, কিন্তু অত বেশি না। প্রত্যেক জিনিসে একটা মধ্যম পন্থা আছে, বাড়াবাড়ি না, করবে না একবারে তাও না, আর করবে তো এমন করবে যে তুমি এমন সময় নষ্ট করবে, হ্যাঁ যে দাঁড়াও আমি সেজে নি, তার মানে তোমার এদিকে রান্না ভাত পুড়ে যাচ্ছে, দুধ উল্টে যাচ্ছে আর তুমি বলছো আমি দাঁড়াও সেজে নি, তাই নাকি? যারা রাঁধে তারা চুল বাঁধে না, রাঁধাও হবে চুল বাঁধাও হবে। সুতরাং এই বিষয় খেয়াল করতে হবে। কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো তোমার বয়স নিয়ে। এ নারী, তুমি তোমার বয়স এত বছর বয়স দিয়েছিলাম, সে বয়সকে তুমি কিসে ব্যয় করেছো বলো? আর এই বয়সের মধ্যে একটা বসন্তকাল দিয়েছিলাম, একটা সুন্দর সময় দিয়েছিলাম, সেটা কি কাল? যৌবনকাল। সেই যৌবন তুমি কিসে ক্ষয় করেছ? আর তুমি তোমার মাল কোত্থেকে কামিয়েছিলে? এটা পুরুষদেরকে, কোন মহিলা কামালো তাকে জিজ্ঞেস করা হবে। আর তোমার মাল কোথায় ব্যয় করেছিলে? তোমার নিজের মাল না স্বামীর মাল? অনেক সময় স্বামীর মাল চুরি করেও লিপস্টিক কেনা হয়, স্বামী দেবে না তো চুরি করে কেন? আমাদের ফতোয়া আছে আবার যে স্বামী না দিলে পরে চুরি করা যায়, তাই না? এ ফতোয়া জানে, হাদিস আছে, সে ফতোয়া ঠিক জেনে নিতে হুজুরদের কাছ থেকে, যে স্বামী না দিলে চুরি করো, কিন্তু জেনে রাখবেন যে অতিরিক্ত বিলাসিতার জন্য চুরি করা যায় না। বরং আপনার যদি ওয়াজেব জিনিস, যে জিনিস করা জরুরি আপনার জন্য, আপনার ছেলের জন্য প্রয়োজনীয়, অনেক অনেক বকিল বাবা আছে দিতে চায় না, তো সেই ক্ষেত্রে আপনি তাকে না বলে, স্বামীকে না বলে নিতে পারেন বা চুরি করতে পারেন, কিন্তু আপনি আপনার বিলাসিতার জন্য বা আপনার মায়ের বাড়ি পাঠানোর জন্য চুরি করতে পারবেন না? না না, এই ফতোয়া তখন চলবে না। আর তাহলে চার নম্বর, চারটা প্রশ্ন হয়ে গেল, পাঁচ নম্বর প্রশ্নটা কি আবুল বাশার? এই যে তুমি কি শিখেছিলে আর কি আমল করেছিলে, শিখেছিলে এখন তো ক্লিক করলেই শেখা যায়, শিখেছিলে তুমি, আর যদি শিখেছিলে তো কি আমল করেছিলে, কিছু আমল হচ্ছে নাকি এই কানে শুনলাম আর এই কানে বার করে দিলাম? এটা না প্রশ্ন করা হবে, ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। যদি ভালো কাজ করো অনুপরিমাণ হলেও তাও কাল কেয়ামতে দেখতে পাবে, আর মন্দ কাজ হলেও কাল দেখতে পারে। সুতরাং সাবধান, বিশেষ করে নারীকে বলছি তুমি সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন নারী পুরুষ সকলকেই যেন আমরা ইসলামের বিধান মেনে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।